الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا هؤلاء قوم اتخذوا من دونه آلهة لولا يأتون عليهم بسلطان بين فمن أظلم ممن افترى على الله كذبا وإذ اعتزلتموهم وما يعبدون إلا الله فأووا إلى الكهف ينشر لكم ربكم من رحمته ويهيئ لكم من أمركم مرفقا سورة كهف 13 থেকে 16 আয়াত যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ পাক বিশ্ব মানবতাকে শয়তানের খপ্পর থেকে বাঁচিয়ে আল্লাহর পথে নিয়ে যাওয়ার জন্য পবিত্র কোরআনে আট ধরনের বক্তব্য পেশ করেছেন হেকাম মাওয়াইজ কাসাস এগুলি তার অন্তর্ভুক্ত বিভিন্ন জ্ঞানপূর্ণ কথা বিভিন্ন উপদেশ বিভিন্ন কাহিনী এছাড়াও বিজ্ঞানভিত্তিক বহু কিছু বিষয় রয়েছে সেগুলি আপনারা জানেন অনেকের কাছে কাহিনী শব্দটা খুব খারাপ লাগে কাহিনী আবার কেন শব্দের প্রতি অ্যালার্জি থাকা ঠিক নয় মূল বিষয়বস্তুর প্রতি অ্যালার্জি খেয়াল করা ভালো আহাদিসুল আম্বিয়া নামে বুখারী শরীফে একটা আলাদা অধ্যায় রয়েছে নবীদের কাহিনী ওটারই অনুবাদ করেছি আমরা আমাদের বইতে নবীদের কাহিনী 1, 2, 3 ইতিমধ্যে সবগুলো বেরিয়ে গেছে আপনাদের হাতে এসে গেছে কেন কাহিনীগুলো আল্লাহ পাক আমাদেরকে শুনালেন এর কি কোনো উদ্দেশ্য নাই ছোট বাচ্চাকে মা রূপকথার গল্প শুনিয়ে ঘুম পাড়ায় বাচ্চা বোঝে না, কিন্তু গল্প শোনে, শুনতে শুনতে তার মধ্যে একটা নতুন প্রেরণা সৃষ্টি হয়, তার চিন্তাধারা অন্যদিকে ঘুরে যায়। মানুষ আসলেই অত্যন্ত অল্প জ্ঞানের অধিকারী, তো তাদের সামনে আল্লাহ পাক গল্প করে শয়তানের দিক থেকে ফিরিয়ে নেন, যেমন মা তার সন্তানকে কান্না থেকে ফিরিয়ে নিয়ে আসেন। মায়ের গল্প আর আল্লাহর গল্প তো এক হয় না, আল্লাহর গল্পের মধ্যে কাহিনীর মধ্যে এমন এমন উপদেশ রয়েছে যা কেউ কল্পনাও করতে পারে না। আর এইসব কাহিনীগুলো যদি আল্লাহ না বলতেন আমাদের কাছে, পৃথিবীর মানুষ কখনোই জানতে পারত না। অসংখ্য কাহিনীর মধ্যে একটা হল আসহাবে কাহাফের কাহিনী, এটা নিয়ে আরবি ভাষায় ভিডিও তৈরি হয়েছে, যারা ল্যাপটপ চালাতে পারেন ইসলামের নাম করে বুঝতে পারেন এগুলো ইসলাম বিরোধী লোকদেরই তৎপরতা নাকি অতিভক্তদের ভুল পদক্ষেপ আল্লাহ ভালো জানেন। কোরআনের কাহিনী আছে, কিন্তু কোরআন কোন কাহিনী গল্প গ্রন্থ নয়। যতটুকু মানুষের জন্য প্রয়োজন ছিল ততটুকুই কোরআনে বর্ণনা করে, বাদ বাকি করে না। যদি আপনারা জিজ্ঞেস করেন আসহাবে কাহফ বাড়ি কোথায়, কোন তারিখে ঘটনা ঘটেছে, কোন সম্রাটের আমলে, কোনটারই জবাব দেওয়ার ক্ষমতা আমার নাই, কারণ এগুলো কোরআনে বলেনি। বলতে গেলে আমাকে বিভিন্ন ইসরায়েলি কাহিনীর আশ্রয় নিতে হবে, ইহুদি নাসারদের গল্পের বহু বই আছে সেখান থেকে বলতে হবে, তফসিরের মধ্যে বহু কাহিনী আছে সেখান থেকে বলতে হবে, সব কিলা কিলা করে বলতে হবে, কথিত আছে এরকম করেই জবাব দিতে হবে। নিশ্চিত জবাব দেওয়ার ক্ষমতা কারোরই নাই, কারণ ওটা কোনো প্রয়োজনই নাই। আপনার প্রয়োজন হচ্ছে ঘটনা, ঘটনা তো শিক্ষণীয় বিষয়, কতটুকুই মাত্র কোরআনে এসছে। এখানে ঠিক একইভাবে মাত্র কয়েকটা আয়াতের মধ্যে আল্লাহ পাক গল্প শেষ করে দিয়েছেন। আমরা যখন ঢাকাতে 1976 সালে আহলাদের যুবসংঘের কাজ শুরু করি, সেই সময় এই আয়াতটা পড়ে শুরু করেছিলাম, বহুদিন পরে আজকে সেই আয়াতটা আপনাদের সামনে পেশ করছি। আল্লাহ বলছেন নাহনু নাকসু আলাইকা, আমরা তোমার উপরে, কে তিনি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে বলা মানে উম্মতে মুহাম্মদকে বলা। নাহনু আমরা গল্প করব তোমার কাছে, আল্লাহ কি অনেক নাকি? আল্লাহ তো একজন, আনা আকসু বলা দরকার ছিল, নাহনু নাকসু কেন বললেন? এটা নিয়ে আমাদের দুশ্চিন্তার শেষ নেই, কতই যে প্রশ্ন করে এ যুগের মানুষ, আমলের চাইতে প্রশ্নের জোর বেশি। কেন আল্লাহ ইন্না আতায়না কাল কাউসার বলল, আমরা কাউসার দিয়েছি, আল্লাহ তো একাই দিয়েছি, তা আমরা কেন বলল? নাহনু নাকসু আলাইকা, আমরা তোমার উপরে বর্ণনা করব গল্প। এখানে আল্লাহকে মর্যাদাগত কারণে বহু বচন ব্যবহার করা হয়, এটা মনে রাখবেন, এটা আরবি বাকৃতি। যিনি যত বড় পদমর্যাদার মানুষ, তিনি কখনোই আমি বলেন না, আমরা বলি। আমাদের নেতারাও দেখেন না, আমরা বলি, এটাই নিয়ম। আমি করেছি, সবাই জানে যে উনি করেছেন, কিন্তু তিনি বলেন আমরা করেছি। এটা যার যত বেশি মর্যাদা বড়, তিনি নিরহংকারভাবে অনুরূপ বাক্য ব্যবহার করেন। এটা সব বাংলা ভাষাতেই আছে, আরবি ভাষায় যেহেতু উম্মুল আলসিনা সকল ভাষার মা, অথচ সেখানে ভদ্রতা অত্যন্ত বেশি অনুভব সব ভাষার চাইতে, সেখান থেকে অন্য ভাষাবিদরা শিখেছে। আল্লাহ নিজেই যেহেতু সৃষ্টিকর্তা, তিনি ভাষা দিয়ে শিখাচ্ছেন যে বান্দা তোমরাও যখন কোনো কথা বলবে, আমি করেছি বলে অহংকার প্রকাশ করো না, আমরা করেছি বলে নিরহংকার ভাব প্রকাশ করবে। এটা আদব শিক্ষা হয়েছে কোরআনের মাধ্যমে। আল্লাহ বলছেন আমরা তোমার কাছে, তোমার কাছে কেন বলা হল? কারণ নবী তো কোন নবী তো নবী, তার কাছে তো বান্দা। আলাই কা বলে রসুলের প্রতি আল্লাহ পাকে স্নেহপূর্ণ আহ্বান, আমরা তোমার কাছে গল্প করছি। এই যে কত আদরের মাখা কথা, এই যারা বুঝেন তারা বুঝেন। সূরা ইসরা প্রথম আয়াতে বলা হচ্ছে কি, আসরা বি আব্দি লাইলা মিনাল মসজিদ হারাম ইলাল মসজিদ আকসা, আল্লাহ পাক তার এক বান্দাকে নিয়ে মসজিদ হারাম থেকে মসজিদ আকসায় ভ্রমণ করালেন রাতের বেলায়। বান্দা তো বোঝা যাচ্ছে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী হওয়া সত্ত্বেও তাকে আল্লাহ পাক আদর করে বান্দা বলছেন, দাস বলছেন। এটা দিয়ে বোঝা যায় মানুষের সর্বোচ্চ মর্যাদা হচ্ছে আল্লাহর গোলাম হওয়া, আল্লাহর গোলামি করা। কথা বলছেন, রসুলকে যখন আল্লাহ পাক বান্দা বলছেন, বান্দা তো আপনিও বান্দা তো আমিও, এটা তো বোঝা গেল রসুলকে আল্লাহ পাক নবী বলছেন না, রসুল বলছেন না, বলছে বেআব্দিহি তার এক বান্দা, তা আমার বান্দা নয় তার এক বান্দা বলে আরো বেশি তাকে সম্মানিত করা হয়েছে। এজন্য হাদিসে এসছে শ্রেষ্ঠ নাম হচ্ছে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দ দিয়ে যে নামগুলো, এই নামগুলো শ্রেষ্ঠ নাম, কারণ আব্দের মধ্যে আল্লাহর দাসত্বের একটা বিষয় ফুটি পড়বে। আর আল্লাহ দাস হওয়াটাই সবচেয়ে বড় জিনিস শয়তানের দাস হওয়ার চাইছে, তাই না? মানুষ অধিকাংশ শয়তানের দাস। আর যখন সন্তানের নাম রাখা হয় আবদুল্লাহ, ওই সন্তান সারা জীবন চিন্তা করে আমার আব্বা আমাকে আবদুল্লাহ হওয়ার জন্য বলে গেছে, আব্দুল শয়তান হওয়ার জন্য বলে। অতএব শয়তানের অশ্বাসে পড়ে যদি অন্যায় করেও ফেলে, সে সঙ্গে সঙ্গে তব করে চলে আসে আল্লাহর দিকে। এটাই হল বান্দার, অর্থাৎ জান্নাতি বান্দা তাদের লক্ষণ, আর জাহান্নামে যখন তো বাদ দেন, যত নৈশেদ করেন তত বদমাশি বাড়বে। নাহানু নাকসু আলাইকা, হে মোহাম্মদ তোমার উপরে আল্লাহ কিন্তু সাল্লাহ সাল্লাম বলবে না, দেখেছি অনেক কোরআনের অনুবাদ তফসির যা লিখেছেন আশ্চর্য হয়ে গেছি, কোরআনের অনুবাদ করছে সেখানে যেখানে এরকম আব্দের কথা এসছে বিরাকটা সাল্লাহ সাল্লাম দিয়ে দিছে, যেখানে হুদের নাম আসছে, সালেহের নাম আসছে, ইব্রাহিমের নাম আসছে, দেখবেন কোরআনে আহারেজদের লেখা অনুবাদ ব্রাকেটে আলাইসাল্লাম, কোথাও ব্রাকেটে সাল্লাহ সাল্লাম, তো আল্লাহকে আলাইসাল্লাম বলবে নাকি? হুঁশ নাই যে এই বক্তাটা কে, বক্তা তো আমি না, আমি তো অনুবাদক মাত্র, বক্তা তো আল্লাহ, তা আল্লাহকে আপনার পর সাল্লাহ সাল্লাম বলবে? এই হুঁশটা পর্যন্ত নাই সব মুফাসসিরে কোরআন বসে। আর দুঃখ লাগে এগুলো পড়ার সময় এত খারাপ লাগে, শেষ করে দিয়েছে দেশের বাংলা ভাষাগুলোকে এসব তো তফসির কারকরা আর অনুবাদকরা, প্রসঙ্গের কথা বলে দেবো, অন্য কিছু নয়। আমি তোমার উপরে এখন কাহিনী বর্ণনা করব, কিসের? নাবা আহুম বিল হাক্কে, একেবারে সত্য কাহিনী। আল্লাহ তো মিথ্যা কথা বলেন না, তাই না? আল্লাহ যদি বলে বিল হাক্কে, এটার অর্থ কি হয়? এতে আদৌ কোনো মিথ্যার সংমিশ্রণ নাই, কাফেররা যতই যাই বলুক তা আদৌ কোনো মিথ্যার সংমিশ্রণ নাই। আল্লাহর ভাষা হচ্ছে নাহানু নাকসু আলাইকা নাবা আহুম বিল হাক্কে, আমরা তোমার কাছে এখন বর্ণনা করব তাদের ঘটনা সত্য সহকারে। কারা? ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরব্বিহিম ওয়া জিদনাহুম হুদা, তারা ছিল কয়েকজন যুবক, তারা তাদের প্রতিপালকের উপরে ইমান এনেছিল এবং আমরা তাদের হেদায়ত বৃদ্ধি করে দিয়েছিলাম। এই আয়াত প্রমাণ করে যে ইমান বাড়ে এবং কমে, জিদ নাম হুদা, হেদায়ত বাড়িয়ে দিয়েছিলাম। বাংলাদেশে একটা বিশাল মজহাবে মানুষ মনে করে ইমান বাড়েও না কমে না, ওটা রিজিড ম্যাটার, কম বেশি হয় না। অথচ আমরা দেখতে পাই প্রতি মুহূর্তে ইমান কমছে বাড়ছে। আপনারা এখনো মসজিদে আছেন, খুতবায় সুন্দর পরিবেশে আছেন, এখন থেকে কেউ ভিডিও খাবে না, সিগারেটও খাবে না, মদও খাবে না, কিছুই খাবে না, তাই না? কারণ কি? এই পরিবেশে তার ইমান বৃদ্ধি পাচ্ছে, সে শয়তানি কাজ করবে না। ঠিক এখান থেকে বেরিয়ে যখন আপনি কোন দিবস পালন করার জন্য যাবেন, আজকে তো আপনাদের একটা দিবস পালনের দিন মনে পড়ে, আজকে 17 এপ্রিল, শুনলাম 10টার সময় ফোন করলাম আমাদের সচিব সাহেব, ঘাড়িতে এত ভিড়, পরে খেয়াল হলো আজকে 17 এপ্রিল, উনি নেমেছেন চুয়াডাঙ্গা স্টেশন, নেওয়াই ফোন করতে হবে, অন্তর্বর্তী আমাদের মনে নেই কি হয়। ওরে বাপরে বাপ, আজকে মুজিবনগরে না জানে কি হচ্ছে, আল্লাহ ভালো জানে। 3 দিন আগে আর একটা দিবস করলেন আপনারা, বাঘ ভাল্লুক হতুম বেসা মাথা করে খুব দৌড়ালেন রাস্তাঘাটে, তাই না? এই ইয়ং ছেলেরা দৌড়াইছে নাকি? খবরদার, তবে একদম তবা। এইগুলো করে মূর্তি পূজা করলাম পশুদিন, মানে মঙ্গলবার দিন মূর্তি পূজা করলাম, লক্ষ লক্ষ নয় কোটি কোটি টাকা নষ্ট হয়েছে আপনাদের। কতগুলো ব্যবসায়ী তাদের ব্যবসায়ের স্বার্থে কিছু বুদ্ধিজীবীকে ভাড়া করে, কিছু মিডিয়াকে ভাড়া করে, কিছু বেসরকারি টিভিকে কাজে লাগিয়ে মানুষকে, বিশেষ করে তরুণ সমাজকে উস্কে দিয়ে এইসবগুলো করে, যাতে ওদের ব্যবসাটা জোরদার হয়। একটা ইলিশ মাছ 2.5 কেজি ওজনের, দাম হল 16,000 টাকা। এই টাকাটা কে খাবে, কে বিক্রি করবে, লাভ পাবে, গরিব পাবে না ধনী পাবে? ওই ধনী ব্যবসায়ী পাবে না, গরিবের কোনো উপকার নাই। এক প্লেট পান্তা 500 টাকা গরিব খায়। ইতিহাস ঘাটলে দেখা যাবে 1965-এর আগে এদেশে কখন এই পয়লা বৈশাখ উদযাপিত হতো না। প্রথম ছায়ানট 1965 সালে ঢাকাতে বর্ষবরণের উৎসব করল। পাকিস্তান গভর্নমেন্ট এত উৎসাহ দেয়নি, ফলে আর আগায়নি। 71-এর স্বাধীনের পরেও এটা ছিল না। 1984 সালে এরশাদ সাহেবের আমলে এসে 14 এপ্রিলে কতগুলো বেকার যুবক, কর্মহীন, তারা পরামর্শ করে এই দিন পান্তা ভাত বানিয়ে বসে গেল ওই বটতলায় ঢাকা, যেখানে এগুলো করে। পান্তা খুব বিক্রি হলো, প্রচণ্ড বসে গিয়ে রুদ্র তমাটি আকাশের নিচে দাবদাহে বসে যদিকে পান্তা ভাত পায় রমনা বটমূলে, কত মজা লাগে। যারা পান্তা খাননি তারা বুঝবেন না, আমি বড় পান্তা খোর লোক। আর পান্তা খেতে হবে কাঁচা মরিচ, সরিষার তেল আর পেঁয়াজ দিয়ে, পারলে চিংড়ি মাছ। ও তো এখন বিলাসী সামগ্রী হয়ে গেছে, এটা যে খায়নি সে কিছুই খায়নি দুনিয়ায়। ওই বেকার ছেলেগুলো ওই পান্তা আসলে বানালো দিয়েছে, মানুষ গরমে ছটফট করছে যে আমরা পান্তা বানিয়ে দেখি চলে কেমন বাজার। ভদ্রলোকরা ঢাকা যারা থাকে তার তো পান্তা জীবনে চোখে দেখে না, হয় পরোটা নয় রুটি না এক কাপ চা একটা মুড়ি, এই তো ওদের পুঁজি। বিরাট বিরাট বিল্ডিং আছে, ওদের ভাগ্যে খাওয়া নেই, কারণ গ্যাসের রুগী। আলহামদুলিল্লাহ তাসির নদর লোক অনেক অনেক গুণ ভালো আছে, এরা পেট ভরি দূরে খেতেও পায়, ওইসব ভাগ্যে ওদের ভাগ্যে খাওয়া দাওয়া নেই। এই যে পান্তার ব্যবসা শুরু হয়ে গেল, এরপরে দুষ্ট লোকেরা শুরু করলো ওই সঙ্গে সংস্কৃতি সেবী নাম করে কিছু দুষ্ট লোক, একের নাম দিয়ে দিল পহেলা বৈশাখের, ওই সঙ্গে যোগ হল ইলিশ। ইলিশ কিন্তু শুরুতে ছিল না, বাংলাদেশের অর্থনীতিতে শতকরা 1 বা কেউ বললাম 2 ভাগ জিডিপি শুধু ইলিশ মাছের বিক্রি টাকা দিয়ে হয়, আর সেই ইলিশ মাছ এখন চলে যাচ্ছে মার্শাল্লাহ মমতার দেশে, বাংলার মানুষ ইলিশ আর খেতে পায় না। হ্যাঁ, এই দিন খাবে, ফলে এই দিবস পালন করতে গিয়ে বাংলাদেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে, সেই সঙ্গে সঙ্গে কিছু ব্যবসায়ীদের ব্যবসায়িক স্বার্থ উদ্ধার হচ্ছে, এবং এই সুযোগে দুষ্ট লোকেরা কিছু হুতুম পেশা বানর উল্লুক ইত্যাদি বানিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছে, হে মানুষ তুমি ছিলে আগে বানর, সেখান থেকে আস্তে আস্তে মানুষ হয়েছে। ডারউইনের থিওরির একটা মৃত থিওরি, ওটাকে বাস্তবতা নিয়ে আসছে আমাদের দেশের এই লোকেরা। এবার এই সঙ্গে উপার বাংলা এপার বাংলা যারা মিলন চায়, যারা বাংলাদেশ স্বাধীনতা শত্রু, যারা তারা বোঝাচ্ছে এটা আবহমান কালের সার্বজনীন লোকোৎসব, হলুমাত্র সেদিন হয়ে গেল আবহমান কালের। যদি সার্বজনীন হয় তাহলে হিন্দু মুসলমান উভয় বাঙালি একই দিনে পয়লা বৈশাখ করবে না? বাংলাদেশে যেদিন পয়লা বৈশাখ হল সেদিন পশ্চিমবঙ্গে ছিল 31শে চৈত্র, বাংলাদেশের হিন্দুরা ওই দিন পয়লা বৈশাখ করেনি, তারা এদিন চৈত্র সংক্রান্তি করেছে। বোকা মুসলমানরাই পয়লা বৈশাখ করেছে, বোকা বলা তো ভুল, কারণ তারা বাংলাদেশের বড় বড় বিদ্বান। আমরা বললো বিদ্বান হতে পারো তুমি, কিন্তু বুদ্ধি তোমার বিক্রি হয়ে গেছে, আসল জায়গা নাই। যে ব্যক্তি তার রক্ত ভুলে যায়, যে ব্যক্তি ধর্মবিশ্বাসকে ভুলে যায়, যে ব্যক্তি বাপদাদার রক্তকে অস্বীকার করে, ও কি ছেলে, ওটা কি মানুষ, ওটা তাকে কি বলতে হবে? ভাষাটা আপনারাই দেন, আমি বলবো না। ফলে এই দিবস পালন করেছেন আপনার মঙ্গলবারে, আজকে আবার দৌড়েছেন এই মুখো মেহেরগুলোর দিকে, হুঁশতাল কিছুই না, কেন যাচ্ছে কোথায় যাচ্ছে কিছুই বলতে পারে না। খুলনা সিটি কলেজের ছাত্র ছিলাম 74-75, বড় বাজারে প্রায় যেতে হতো, কাছাকাছি গিয়েছি মানুষ দৌড়াচ্ছে হুড়ুর মতো, কি ব্যাপার? তারা জানি না, দৌড়ান বাঁচতে গেলে পালান সে কি। কেন শুনলাম পরের দিন একটা বড় মহিষ নাকি বাজারে ঢুকে পড়েছিল, কেটা বোধ খোঁচা খোঁচা মেরেছে, ও রাগ হয়ে গেছে, মহিষে মারিছে ঘুতা একদম পড়ে গেছে, আর লোক দৌড়ানো শুরু করছে। জানলাম পরের দিন পত্রিকায় যে কেন মানুষ দৌড়লো। এই হলো বাঙালিদের চরিত্র, কেন হুড়ুর মতো দৌড়াবে, কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কি কারণ কি, তাতে ফলাফলটা কি, লাভ লোকসান কি, কোনো কিছুরই হিসাব নাই। এজন্য হুজুগে বাঙালির একটা গল্প আছে বাংলাদেশে। যাই হোক, নিজেদের কথা ছোট করা ঠিক হবে না, আমাদের তো বহু জ্ঞানী মানুষও আছে, জ্ঞানী মানুষদের কাছে আমাদের অ্যাপিল, এইসব দিবস পালন ইসলামের নিষিদ্ধ। আল্লাহ দিন রাত্রি মালিক, প্রতিটি দিনেই ভালো মন্দ আছে, প্রতিটি রাত্রেই ভালো মন্দ আছে, সব কিছু আল্লাহর বিধান অনুযায়ী হয়। ওকাল্লিবুল লাইল ওয়ান নাহার, আমি রাত্রি এবং দিন আবর্তন বিবর্তন করি, তোমাদের কোনো ক্ষমতা নাই। অর্থাৎ আমাদের উচিত হবে প্রতিটি দিবস থেকে কল্যাণ আহরণ করা, নিজের দুনিয়া এবং আখরাতের কিসে ভালো হবে সেটা খুঁজে বের করা। এই যুবকরাও ঠিক অনুরূপ একটি মেলায় গিয়েছিল, বিশাল মেলা চলছে, স্বয়ং সম্রাট সে মেলাতে আসছেন, হাজারে হাজার বলা ঠিক হবে না, লাখে লাখে মানুষ জমা হয়েছে, অনেক কিছু ব্যাপার স্যাপার। এই ছেলে সাতটি, এরা হল রাষ্ট্রের বড় বড় নেতাদের ছেলে, কেউ কেউ বলছেন সম্রাটের ছেলে, কেউ বলেছেন মন্ত্রীদের ছেলে, অর্থাৎ তারা এক কথায় রাষ্ট্রের শ্রেষ্ঠ ঘরের সন্তান। তারা গিয়ে দেখলো, আচ্ছা এই যে আমাদের মুরব্বীরা এগুলো করছেন, আর আমরা যে হাজার হাজার মানুষ এখানে এসে বসে আছি, আর ওই একটা মূর্তি বানাইছে তার পূজা করছে, সেখানে সমস্তটা ঢালতেছে, ইতে লাভটা কি? মূর্তিও নিজেই শুনতে পায় না, কি করছে এগুলা। নিজেদের মনেই একটা ছেলে প্রথম মনে ধাক্কা দেবে যে কাজটা সেরে ওঠে, অপচয়, সময়ের অপচয়, অর্থের অপচয়, নিজের সবকিছু ভালো মন্দ কিছু বিচার নাই, এগুলো কেন বসে আছে আমরা কেন। ও নিজে নিজে চিন্তা করল, আসলে এগুলোর কোন ক্ষমতা নাই, এই সবগুলো যিনি সৃষ্টিকর্তা মহান আল্লাহ, তিনি হচ্ছেন সব কিছুর উপরে, তাকে ইবাদত করা উচিত, মূর্তি পূজা নয়। ও একা যে একটু দূরে যে এক জায়গায় বসে পড়েছে, গাছতলায় বলা হচ্ছে, কেউ বলছে পাহাড়ের গুহার পাশে। কিছু পরে আরেকটা ছেলে অনুরূপ ভাবে এসে বসছে, এমনি করে এক এক করে সাতজন হয়েছে, কিন্তু কেউ জানে না যে তারা কেন ওখানে আসছে। কারণ সরকারি আইন বা চাপ এত বেশি, এরা যদি একবার মুখ দিয়ে বলে যে এইগুলো করা ঠিক নয়, সব গর্দান উড়িয়ে দেবে। এখন যেভাবে পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, দেখলাম একটা পত্রিকার সম্পাদকের উপর যদি লিখেছে একদম দেশের একদম বড় বুদ্ধিজীবীর নাম দিয়ে, এইগুলো হল বাঙালির প্রাণের উৎসব, অথচ এর মধ্যে যখন শেরেক বিদাত ইত্যাদি বলে ফতোয়া দেওয়া হয়, এটা অত্যন্ত দুঃখজনক কথা। আর উনি কত বড় পণ্ডিত মানুষ, এগুলো শেরেক বেদাত বলা যাবে না, এগুলো বাঙালির উৎসব, শেরেক বেদাত মুসলমানদের, বাঙালি আলাদা মুসলমান আলাদা, ভাবখা নাই। এজন্য আমরা যে কথা বলছি, যে কোনো মুহূর্তে সরকারি চাপ আসবে, আমাদেরকে ওইরকম ভাবে ওই আসাহে কাহাবের মতো গর্তে না ফেলে অন্তত জেলে তো ঢুকাবে। অনেকক্ষণ বসার পরে সাতজন যুবক একেবারে মুখ চাওয়াচ্ছে, ধরেছে একজন যাচ্ছে, ভাই তোমরা এখানে এসে বসে আছো কেন? তো এক পর্যায়ে একটা ছেলে বলে ফেলেছে যে ভাই এই যে হচ্ছে বিশাল মেলা, কোটি কোটি টাকার অপচয় হচ্ছে, হই হই লাচা লাফালাফি নাচানাচি, এগুলো কি এগুলা, এই যে বেকার স্থানে বসায় আমার মন চায় না বলে আমি এখানে এসে বসছি। আরে যে মূর্তি পূজা করছে, মূর্তি কি করতে পারে, সে কোন ক্ষমতা আছে তো, মাটিতে নিজেরা বানাইছে হাতে করে। ওর কথা শুনে আরেকটা ছেলে বলছে, আমিও তো ওই একই কারণে এখানে চলে আসছি। আরেকজন বলছে, আমিও তো ওই একই কারণে এসছি। এই একে একে দেখা সবাই একই কথাই বললে শুরু করল। এই প্রসঙ্গে একটা হাদিস আপনাদের শুনিয়ে দিই। আন আয়েশা আকবরত কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল আরওয়াহু জুনুদু মুজান্নাদা ফামা তাআরাফা মিনহা ইতালাফা ওমা তানাকারা মিনহা ইখতালাফা, রাওয়াহুল বুখারী। মানুষের রূহগুলো একই সেনাবাহিনীর এক একটি অংশ, যখন এই রূহগুলো আর এক রূহের সঙ্গে এক মন এক মতের হয়ে যায়, তাদের মধ্যে মহব্বত পয়দা হয়ে যায়, আর দুষ্ট রুহগুলো দুষ্ট রুহর সঙ্গে যখন মেলে তখন তারা যে আলাদা হয়ে যায়, এই ভালো রুহের সাথে তাদের ইখতলাফ হয়ে যায়, মিলে না। এটাই করণে সেইভাবে মা কান আল্লাহ লিয়াদারিল মুমিনিনা হাত্তা ইয়ামিজাল খাবীসা মিনাত তাইয়্যিব, আল্লাহ পাক কখনো মুমিনদেরকে এমনি করে ছেড়ে দেবেন না যতক্ষণ না তাদের মধ্যে তৈয়ব এবং খবিসকে পৃথক করে না দেবেন। তৈয়ব মানে পবিত্র, খবিস মানে অপবিত্র, এই দুই গ্রুপের লোক আছে সমাজে, এদের মধ্যে পৃথক না করা পর্যন্ত আল্লাহ ছাড়বেন না। এই জন্য দেখেন না আল্লাহ নবীর জীবনী পড়ে দেখবেন, পাবেন অনেক সব নবীদের ঘটনাটা পাবেন। তো রুহ আল্লাহ এমনি করে সৃষ্টি করে দিয়েছেন, এর দেহের তো কোনো দাম নাই, মূল হল রুহ। একটা বাপ মার একই সন্তান অথচ দেখা যায় দুই রুহে মিল নাই, বড় ভাই দিনদার ছোট ভাই বেদিন, এরকম হচ্ছে না? আবার দেখেন পাড়ার আরেকটা ছেলে আপনার সঙ্গে বংশের সম্পর্ক নাই, আপনার সঙ্গে কি মিল? কারণ আপনার রুহের সঙ্গে ও রুহের সঙ্গে মিল হয়ে গেছে, ও ইমানদার আপনি ইমানদার। এই যে আল্লাহ পাক বলছেন আর রসুল বলছেন আল্লাহ আরওয়াহ জুনুদুম মুজান্নাদা, রুহগুলো হচ্ছে একই সেনাবাহিনীর একটা অংশ, যখন ওই একই মতের লোক সে পেয়ে যায় রুহ তার কাছে গিয়ে একদম জুড়ে যায়, ঠিক ইলেকট্রিক মেশিনের মতো জুড়ে যায়, ওর ডাকা লাগে না। আর যেমন এখানে সাতটা ছেলে নিজে নিজে চলে আসে, ওদেরকে কিন্তু কেউ ডাকেনি, ওই রুহ ওদেরকে ঢেকে নিয়ে আসছে। আল্লাহ বলছেন ও রাবাত না আলা কুলুবিহিম ইজ ক্বামু ফাকালু রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ লান নাদউয়া মিন দুনিহি ইলাহা, ও রাবাত না আলা কুলুবিহিম, আমরা ওই সাতটা ছেলের অন্তরগুলো একটার সঙ্গে আরেকটা মিলিয়ে দিলাম। রাবাতে আরবত মানে যে আমার সুপার গ্লু দিয়ে আটা লাগায় না, ওরকম মিলিয়ে দিলাম। পরে ওরা একেবারে ওই বিশাল জনসমাবেশ থেকে বেরিয়ে এসে এক পাশে চুপচাপ বসে গেল, তারপরে কিছুক্ষণ পরে প্রকাশ্যভাবে কথার মাধ্যমে মিলটা হয়ে গেল। যখন তারা দাঁড়িয়েছিল অর্থাৎ বসতে পারেনি, ওই শিরকের আড্ডাখানে কোন ভদ্রশৈলী বসতে পারে নাকি? বসতে পারেনি। এজ কামু, যখন তারা দাঁড়িয়ে গেল ফকালু, এবং তারা বলল রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আরে আমাদের রব হল আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা, যিনি তিনি আমাদের রব, এই আবার করতে ঢুকলে মূর্তি চিন্তা করেন। এই কথা যদি আমাদের নেতাদেরকে বলি যে ভাইরা হতম পেশা বানর সাপ বাঘ ভাল্লুক এগুলো বানিয়ে ঘাড়ে করে রাজধানীর রাজপথে ঘুরে কি লাভটা তোমাদের হলো, যেমনি আপনি বলবেন দীরেন্দ্র ভাই ধরো ধরো ধরো, এ শয়তান একেবারে দিবে একটা জঙ্গি ভঙ্গি গায়ে লাগিয়ে ঢুকে দেবে, এই অসাম্প্রদায়িক নয়, এ সাম্প্রদায়িক ঢকা ওকে, সে যুগের সঙ্গে এ যুগে পুরোপুরি মিলিয়ে নেবেন। সে যুগে ঠিক এটাই ছিল, দিনের কথা বললি সে সাম্প্রদায়িক, এ যুগেও ঠিক একই কথাই হচ্ছে। আল্লাহ বলছেন লকাদ কুল্লা ইজান সাতাতা, ওই ছেলেরা বলল যদি আমরা আল্লাহকে ছেড়ে অন্যকে এলাহ মানি তাহলে তাহলে আমরা অত্যন্ত একটা বাজে মিথ্যা কথা বলি ফেলবো, আসলে তো তা নয়, কারণ আমি সৃষ্টি হয়েছি, আমাকে তো করে এই মূর্তি সৃষ্টি করেনি, আমার আব্বাকে তো মূর্তি সৃষ্টি করেনি, তো মিথ্যা হবে, আমি কেন এগুলো করবো? আমার কওমের নেতারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে উপাস্য মেনেছে, যদি আমাদের নেতারা তাদের এই কর্মের পক্ষে স্পষ্ট কোন দলিল নিয়ে আসতে পারত, ফমান আজলাম মিম্মানে তারাল আল্লাহ কাদিবা, অতএব তাকে যে বড় মিথ্যাবাদী আর কে যে আল্লাহর উপরে মিথ্যা আরোপ করে। ছেলেরা সাতজনে বসে যে গল্পগুলো করেছে ওই গল্পগুলি আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন, আল্লাহ বলছেন হে ছেলেরা তোমরা যখন তোমাদের বাপদাদাদের এই সমস্ত পূজা পার্বণ ছেড়ে দিয়েছ বিরত হয়েছ, ইল্লাল্লাহ এবং আল্লাহ ব্যতীত কাউকে ইবাদত করতে তোমরা চাচ্ছ না, ফাউ ইলাল কাহফ, ওই গর্তের দিকে তোমরা চলে যাও, ওখানে আশ্রয় নাও, আল্লাহ হুকুম দিচ্ছে, মানে মনের মধ্যে আল্লাহ ধাক্কা দিয়ে দিচ্ছে। আল্লাহ কি ডাইরেক্ট কোন কথা বলে নাকি? ওরা তো নবী না, কিন্তু অন্তরে আল্লাহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ বান্দার অন্তরে ভালো এবং মন্দ এলকা করে দেন, নিক্ষেপ করেন, ওই ছেলেদের মনে আল্লাহ নিক্ষেপ করে দিলেন, তোমরা ওই কাহাব মানে ওই পাহাড়ের গুহায় গিয়ে আশ্রয় গ্রহণ করো, কারণ আল্লাহ তো জানে ওই সরকারি বাহিনী এক্ষুনি ধরবে ওদেরকে, ও বাচ্চারা তো বুঝতে পারছে না দূরে কি হচ্ছে, আল্লাহ তো জানে, মনে আল্লাহ ধাক্কা দিত, তুমি এক্ষুনি ওই গুহাকে আশ্রয় নাও। ইয়ানসুর লাকুম রব্বুকুম মিন রাহমাতিহ, সেখানে গেলে তোমাদের পালন করতা আল্লাহ যার আশ্রয় তোমরা চাচ্ছ তিনি তোমাদের উপরে তার রহমত বর্ষণ করবেন। তাই না, তোমরা যেটা চাচ্ছ তোমাদের জন্য অত্যন্ত সুন্দর ব্যবস্থা তিনি সেখানে করবেন। এইবার বাচ্চারা চলে গেল সেখান থেকে, তরুণ ছেলেদের এই উদাহরণ দিয়ে আমরা আহলেদের যুবসংঘ শুরু করেছিলাম। আমরা সমাজের ওই ছেলেগুলোকে চাই যারা সত্যিকারে কোরআন এবং সহি হাদিসের জন্য জীবন দেবে, ডাইনি বা সব দিতে মুখ ফিরে আসবে, সিরেফ আল্লাহর জন্য কথা বলবে, আল্লাহর জন্য কাজ করবে, সিরেফ আল্লাহর জন্য সব কিছু করবে, জীবন বিলিয়ে দেবে আল্লাহর পথে, ডাইনি বা কোনো দিকে তাকাবে না। ওই সব ধরনের ছেলেদেরকে আমরা ডাক দিয়েছিলাম, তখনও ডাক দিচ্ছি এখনো। ওই ঠিক কাহাবের গুহায় আশ্রয় নেওয়ার মতন অবস্থা যদি হয় কখনো তোমাদের, আল্লাহ নিজে ওয়াদা করছেন তিনি তোমাদের জন্য সর্বোত্তম ব্যবস্থা করবেন। যদি ফতোয়া দেন আপনি যে এই সময় মোকাবেলা করা দরকার ছিল, পালিয়ে যাবে কেন? আজকাল শুধু তরুণ ছেলেবেলে হয়েছে না, প্রতিদিনই প্রায় এই জবাব দিয়ে আমাদের করতে হয় যে আমির জামাত তো যুদ্ধে নামেন না, কেন উনি লড়াই করছেন না অন্যের বিরুদ্ধে? জবাব দিয়ে করতে প্রতিদিন আমার ছেলেকে আমার সামনে আসে না কেউ, গত জুমাতেও আসছে কতগুলো ছেলে এখানে জমা পড়তে, ওরা সারা পথ জ্বালাইছে, তাই তো সবই ঠিক আছে, উনি কেন সশস্ত্র যুদ্ধে ডাক দিচ্ছেন না? যত রায় এখন আমার উপরে শুনে রাখো, আল্লাহ এখানেই ওই ছেলেদেরকে বলছেন কাহাফে তোমরা গুহায় গিয়ে আশ্রয় নাও, বলেননি যাও অস্ত্র নিয়ে তোমার বাবার বিরুদ্ধে। কারণ আল্লাহ ভালো করে জানেন লক্ষ জনতার সামনে সশস্ত্র প্রশাসনের সামনে নিরস্ত্র তরুণ সাতটা ছেলে কিছুই করতে পারবে না। এটা যদি প্রমাণ হয় ক্ষমতা অর্জন করার আগ পর্যন্ত তোমাকে অবশ্যই সবর করতে হবে এবং আল্লাহর কাছে তৌফিক কামনা করতে হবে, জনমত তৈরি করতে হবে। হঠাৎ করে লাভ দিয়ে একটা বোমা মেরে দিলে আর অমনি এখন ইসলাম কায়েম হয়ে গেল, এই ধরনের বোকামি অন্ততপক্ষে আমির জামাত করবে না। তুমি যতই লাফালাফি করো, কথা হচ্ছেন তো, পাগলগুলোকে কে বুঝাবে? এবার একটা দলিল নেন, ওর তো কোরআন হলো, হাদিস নেন। আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك ان يكون خير على احدكم غنما يتبع بها شعف الجبال ومواقع القطع يفر بدينه من الفتن رواه البخاري হে আমার উম্মত, এমনটা যখন আসছে তোমাদের সামনে যখন তোমরা ছাগল পালন করবে এবং গাছের পাতা এবং বর্ষার পানি খাইয়ে তাদের নিয়ে তোমরা বেঁচে থাকবে, এফের রবে দি নিহি মিনাল ফিতান, নিশ্চয় ছেলেরা আরবি বলতে পারবো, এফের মানে ফেরার হয়ে যাবে, পালিয়ে যাবে, বে দি নিহি তার দিনকে নিয়ে, মিনাল ফিতান ফিতনা থেকে বাঁচার জন্য। বুখারী শরীফের হাদিস এটা, যখন ফিতনা এমন হবে যে আপনি তাকে প্রতিরোধ করার ক্ষমতা রাখেন না, তখন অবশ্যই আপনাকে ফিতনা থেকে দূরে চলে যেতে হবে। যেমন সুরে কাহাফের এই যুবকদেরকে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন তোমরা ওই গুহায় গিয়ে আশ্রয় নাও, ফিতনা যত বাড়বে আপনি তত দাওয়াত দিবেন, কিন্তু ফিতনার মোকাবেলায় পাল্টা যদি আপনি পেট্রোল বোমা মারেন আপনি আরেকটা ফিতনা বাড়িয়ে দিলেন, লাভ হলো কিছু? আপনি দশটা মারলেন আমি আর দুটা মারলাম, ওই দুটো তো ফেতনা যোগ হল। মানুষ মেরে কখনো এই মানুষকে হেদায়ত করা যায় না, এই থিওরি বাতিল করতে হবে। আল্লাহ নবী সাধ্য মতো মার খেয়েছেন কিন্তু মার দেন নাই, এবং ইবনে তাইমিয়া বলছেন আল্লাহ রাসূল জীবনে কখনো একটা মানুষকে অস্ত্রাঘাত করেন নাই। সুবহানাল্লাহ, 88টা যুদ্ধ হয়েছে তার কমান্ডে কিন্তু কোনদিন নিজে কাউকে হত্যা করেন নাই, এবং কত মানুষকে তিনি বাঁচিয়ে দিয়েছেন নিঘাত অপরাধ থেকে যখন সে তওবা করেছে। একদিন 16-17 বছরের তরুণ যুবক ওসামা বিন যায়েদ একটা কাফেরকে মেরে ফেলেছে, ও মরার সময় বলেছে সাবানা সাবানা, মানে আমি বিধর্মী হয়ে গেছি। আসলে সে বুঝাতে চেয়েছিল আমি মুসলমান হয়েছি, কিন্তু এনার ওটা বুঝতে পারেনি। আসার পরে এই খবর যখন দেওয়া হল আল্লাহ রসুলকে, তিনি বললেন হাল্লা শাকাক্তা কালবাহু, তুমি কেন তার কলমটা চিরে দেখলে না, সে কাফের না বেঈমান? বলো কিয়ামতের মাঠে যখন আল্লাহর সামনে এই লা ইলাহা ইল্লাল্লাহ এসে দাঁড়াবে কলমাতে এবার, তখন তুমি কি জবাবদিহি করবে? এই বলার পরে তিনি আসমানে হাত উঠিয়ে বলছেন, আল্লাহ কাদ বারায়তু মা ফাআলা উসামা। আর একটা ঘটনা ছিল খালিদ বিন ওয়ালিদের সঙ্গে, কাদ বারায়তু মা ফাআলা খালিদ বিন ওয়ালিদ, আল্লাহ খালেদ যা করেছে উসামা বিন যায়েদ যা করেছে আমি তার থেকে দায়িত্বমুক্ত, তুমি আমাকে ক্ষমা করো। এই হল রসুল, শুধু মুখ দিয়ে কলমা পড়েছে সব মা। তিনি বলতেন ওর অন্তরে কি আছে আমার দেখার বিষয় নয়, আমি দেখব ওর কথা এবং কর্ম, ভিতরে যে মুনাফিক লুকিয়ে থাকে তার হিসাব আল্লাহ করবে। এই যেখানে নীতি সেখানে আমরা যাকে তাকে সন্দেহ করে মার পিট করে একবারে থানায় মেরে ভেঙে দিচ্ছি, রাস্তায় যে রাতের বেলা ক্রস ফায়ার দিচ্ছি, জেল খাটাচ্ছি, পিটা সবই করে যায়, সবই 54 তো কোনো আইন না। বন্ধুরা আমার, কোরআনের সঙ্গে হাদিসের সঙ্গে বাস্তবতা মিল না থাকে তা কোরআন তখন কাজ করবে না, তাই না? এত করে তাবিজের কেতাব না, কেমন মিলে একবার দেখেন সেই যুগের ঘটনা আর এই যুগের ঘটনা। এবার ওরা গুহায় গেল, সংক্ষিপ্ত ঘটনা বলে দিই। গুহায় যাওয়ার পরে ৩০৯ বছর আল্লাহ রাখলেন সেখানে, একেবারে এটা কোরআনের ভাষা, ৩০৯ একদম কোরআনে আছে, এতে কোনো সন্দেহ করার সুযোগ নাই। আর তাদের সঙ্গে যে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুরটা ছিল, কুকুরটাকে দরজার সামনে বসিয়ে রাখা হলো, যেভাবে কুকুর বসে মাথা উঁচু করে ঠিক ওই কায়দায়। ঘরের মধ্যে কুকুর ছিল না, কারণ কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তামাসীল ওয়ালা জানবুন ওয়ালা কাফিরুন, ওই গৃহে কখনো ফেরেশতা প্রবেশ করে না, রহমতের ফেরেশতা প্রবেশ করে না। যে গৃহে কুকুর থাকে, ছবি থাকে, ফরজ গোসলওয়ালা ব্যক্তি ফরজ গোসল না করে অপবিত্র অবস্থায় থাকে, এবং যে গৃহে কাফের বসবাস করে সেই গৃহে আল্লাহ রহমতের ফেরেশতা প্রবেশ করে না। আবু দাউদ হাদিসে পড়ে দেখেন, এই সাতজন যুবক ছিল ইমানদার যুবক, তাদের ঘরের মধ্যে কুকুর থাকবে এই চিন্তা করা যাবে না তো, এজন্য ওদের কুকুরটাকে আল্লাহ রেখে দিয়েছেন ওই গুহার মুখে বাহিরে, শত্রুকে ভয় দেখানোর জন্য। তারা দেখছে এখানে কুকুর বসে কি আছে এর মধ্যে। ৩০৯ বছর পরে যখন ছেলেরা আল্লাহবাক জীবিত করলেন, তারা বাজারে গেল খরিদ করার জন্য, বড় লোক ছেলেদের সব পকেট টাকা পয়সা ছিল, গিয়ে দেয় টাকা বছর, এই তোমার কোথেকে আসছো? তখন তো বেকুব বনে গেছে একবার, যে আমার এই তো আমার গ্রাম, যেটা আমার বাড়িতে আমার বাবা দাদা নাম অমুক, তো 300 বছর আগে কেউ বাপদাদার নাম বলতে পারে নাই, কেউ চিনে আমাদের কারোরই ম্যাক্সিমাম দাদা বন্ধু বলতে পারি, পদ্মাদার নামই তো অনেকে জানি না। আর 309 বছর পরে ও নাম বলা শুরু করছে, কেউ তো চেনে না। এই এরা নিশ্চয়ই কোনো সন্ত্রাসী হবে, এই বিদেশ থেকে আসে, ধরো ধরো শুধু। তখন দেখলো সমস্যা, ধরে নিয়ে গেল রাজার কাছে, রাজা জিজ্ঞাসাবাদ করলো তোমরা কারা, বললো। শেষকালে ওদেরকে অপমান অবদস্থলে তাড়িয়ে দিল, সাবধান থেকে এদের থেকে। আল্লাহ পাক তখন তাদেরকে ওই গুহায় আসার সাথে সাথে মৃত্যু দান করলেন, সেখানেই তাদেরকে রেখে দেওয়া হলো। পরে লোকেরা গিয়ে কেউ কেউ মনে করলো যেখানে গুহাটা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হোক, কেউ কেউ বললো না এখানে একটা উপাসনা গৃহ তৈরি করা হোক। এগুলো ইসরায়েলি কাহিনী, এগুলো সম্পর্কে কোরআন কিছু বলেনি, এত আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারবো না। মরে গেলে বাদশাহ, কিন্তু আল্লাহ পাক বাঁচিয়েছিলেন কেন? দুনিয়াবাসীকে দেখানোর জন্য, অহু আল্লাহ ইউহি ওয়া ইউমিত, আল্লাহ নিজে বাঁচাতে পারেন, মৃত্যু দিতে পারেন, এটা দেখিয়ে দেওয়ার জন্য আল্লাহ পাক এই দৃষ্টান্ত কায়েম করলেন। আল্লাহ কেন এই গল্প করছেন এটারও জবাব দরকার। আল্লাহ বলছেন দেখো, আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া আইয়ুহান নাস, হে জনগণ, লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম ইলাল জান্নাহ ওয়া ইউবাইদুকুম মিনান নার ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি, ওয়া লাইসা শাইইন ইউকাররিবুকুম ইলান নার ওয়া ইউবাইদুকুম মিনাল জান্নাহ, ইল্লা ক্বাদ নাহাইতুকুম আনহু, রাওয়াহু ফি শারহিস সুন্নাহ আল বাহাকি ফি শুআব মিসনাদিন সহিহ। হে মানুষ, তোমরা শুনে রাখো, এমন কোন বস্তু যা করলে আল্লাহ পাক তোমাদেরকে জান্নাতে নিকটবর্তী করবেন, জাহান্নাম থেকে দূরে নিয়ে যাবেন, এমন কোন বস্তু বলতে আমি বাদ রাখিনি। আর এমন বস্তু যা তোমাদেরকে জাহান্নামের কাছে নিয়ে যাবে, জান্নাত থেকে দূরে সরিয়ে দেবে, এমন কোন বস্তু থেকে আমি নিষেধ করতে তোমাদের বাদ রাখি নাই। অতএব তোমাদের কাছে এই কাহিনী শোনানো হচ্ছে এই জন্য যেন তোমরা ওই সাতটা তরুণ ছেলের মতো জান্নাতের দিকে এগিয়ে আসো, জাহান্নাম থেকে ফিরে থাকো। সারা পৃথিবী একদিকে যাবে, শয়তানের পূজারী হবে তোমার পুরো কওম, তুমি যেন কখনোই তাদের সঙ্গে চলে যেও না, আল্লাহর পথে ফিরে আসো। এই আহ্বান জানানোর জন্যই এই সুন্দর ঘটনাটি আমরা তোমাদের কাছে শুনালাম। এখন ওই রাজার নাম কি ছিল ইত্যাদি বিষয়গুলো জানার ঔৎসুক্য সবার মধ্যে আছে। ইবনে কাসির, কামুস, কাসেমি, কুরতুবি, এই যে জগৎ বিখ্যাত মুফাসসিররা যারা আছেন, তারা কিলা কিলা বলে ইসরায়েলি বর্ণনার থেকে উদ্ধৃত করে যেটা বলেছেন সেটা এই যে ওই স্থানটার নাম ছিল আয়লা, যাকে এখন ফিলিস্তিন বলা হচ্ছে। কেউ বলছেন বালকা, যেটা সিরিয়ার অন্তর্ভুক্ত। আর ওই সম্রাটের নাম ছিল, কেউ বলেছেন দকিয়ানুস, কেউ বলেছেন দফসুস, কেউ বলেছেন আফসুস, এটা হিব্রু ভাষা, আরবি নয়, সে যুগে হিব্রু চলত, ফিলিস্তিন এলাকার লোক সব হিব্রু ভাষী ছিল, আর মক্কা এলাকার লোক ছিল আরবি ভাষী। আর এই জন্য এখানে এই ভাষাগুলো শুনলে বুঝতে পারবেন এগুলি একটা আরবি না, দকিয়ানুস, আফসুস, দফসুস, এগুলিকে আরবি না। ইভেন ইব্রাহিম শব্দটা কিন্তু আরবি না, তা জানেন, মুসা ইসা কিন্তু আরবি না, এগুলো সব হিব্রু ভাষা। এই কাহিনী থেকে শিক্ষণীয় বিষয়গুলো আপনাদের এক এক করে ধরে দিই, বুঝতে সহজ হবে। এক, আল্লাহ সৎকর্মশীল বান্দাদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করেন, ঠিক তো? দলিল তাই পাওয়া গেল না? আল্লাহ এ কথা কোরআনে আরো দু জায়গায় বলেছেন, ওকান হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ওকান হাক্কান আলাইনা নুনজিল মুমিনিন। আমার উপরে হক হল মুমিনকে সাহায্য করা, আমার উপরে হক হল মুমিন নরনারীকে মুক্তি দেওয়া। এরকম বহু প্রমাণ আছে ইতিহাসে, হাদিসে বহু গল্প আছে, আপনারা জানেন। আলহামদুলিল্লাহ আল্লাহ বহু বান্দা সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন। আপনাদের সেই হাদিসে সে গল্প অনেকবার আমরা বলেছি না, সে গর্তের মধ্যে তিনটা যুবক আশ্রয় নিল, সে পাহাড়ের মুখ থেকে পাথর আর সরে না, সে তিনটা যুবক তিনটা নেকির কথা বলে আল্লাহর কাছে প্রার্থনা করল, আল্লাহ পাকের পাথরকে সরিয়ে দিলেন। অথচ দুনিয়ার কোন ক্ষমতা ছিল না ওই বিশাল পাথর গুহার মুক্তি সরানো, অথচ নেক আমলের মাধ্যমে আল্লাহ পাক তাদেরকে বাঁচিয়ে দিলেন। এরকম ঘটনা অসংখ্য আছে হাদিসে, নেককার বান্দাদের জীবনে। এটা আপনারাও আপনারা দেখেছেন আপনাদের জীবনেও, বিশেষ করে একাত্তরে মুক্তিযুদ্ধের সময় কত অসংখ্য দিনদার মানুষ আল্লাহ পাক এইভাবে বাঁচিয়ে দিয়েছেন, কল্পনারও বাহিরে চলে গেছে। আমরা এখান দাঁড়িয়ে বক্তব্য রাখছি, আমরাও ছিলাম বোমার শিকার, দশা দূরে বোমা পড়েছে আমাদের গায়ে লাগেনি, এ তো আমাদের আমরা বাস্তব দলিল তার সামনে। অতএব হায়াত এবং মৌতের মালিক আল্লাহ, এবং আল্লাহ পাক সবসময় ইমানদার নরনারীকে সাহায্য করে থাকেন। এই আসহাবে কাহাফের কাহিনী থেকে প্রথম শিক্ষণীয় বিষয় হচ্ছে এটা, যদি আমরা সত্যিকার অর্থে ইমানদার হতে পারি, আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুল করতে হবে, আপনাকে পূর্ণ ভরসা আল্লাহর উপরেই করতে হবে, তখনই হবে, তার আগে কিন্তু আল্লাহ আসবেন। আপনি এদিকে ঠিক করবেন, ওদিকে ঠিক রাখবেন। ঢাকায় যাওয়ার সময় কি মাজার বলে ওটা, বিলাল দোহা মাজারে গিয়ে পাঁচটা টাকা দিবেন, আর ওই ফুট ভিলেজে গিয়ে জোহরে সালাত আদায় করবেন, কাজে লাগবে? এদিকে টাকা দিয়েছেন পাঁচ টাকা, আর ওদিকে যাওয়া সালাত আদায় করতে, রামও ঠিক রাখি রহিমও ঠিক রাখি। হ্যাঁ, এই দুমুখ বান্দা কখনই আল্লাহ সাহায্য পাবে না। শিরিক বর্জন না করা পর্যন্ত তৌহিদ অর্জন করা যায় না। এই ভাষাটা মুখস্থ রাখেন, শিরিক বর্জন করা ব্যতীত তৌহিদ অর্জন করা সম্ভব নয়। ইন্না তৌহিদ ইন্না লাইউ ইহুসল ইল্লা কুফরি বে তাগুত, তৌহিদ কখনই অর্জিত হয় না যতক্ষণ পর্যন্ত মানুষ তাগুত থেকে তাগুতকে অস্বীকার না করবে। আমরা অস্বীকারও করব না, দুইটিকে গায়ে গায়ে হাত বুলি চলব, এইরকম মানুষের উপর আল্লাহর রহমত নাজিল হবে না কখন। আপনি একমুখ হন, একাই চালান, দেখবেন সারা দুনিয়া আপনার কাছে চলে আসবে, কিন্তু আপনাকে পুরোপুরি আল্লাহ পাক নির্ভরশীল হতে হবে। এটা হলো প্রথম শিক্ষণীয় এখানে, যে আল্লাহ পাক তার নেককার বান্দাদেরকে সাহায্য করে থাকে। দুই নম্বর, দিনকে বাঁচানোর জন্য হিজরত করা যাবে এবং আল্লাহর আশ্রয় গ্রহণ করা আবশ্যক। যদি এখানে দিন না বাঁচে, ছেড়ে দেন বাংলাদেশ, চলে যান আর এক দেশে, এই মাটিতে বাস করতেই হবে, এমন কোন শর্ত আছে নাকি? সারা দুনিয়া আল্লাহর, যেখানে দিন স্বাধীন সেখানে আমি যাব, যেখানে দিন অধীন সেখানে আমি থাকব না। এখন প্রায় আমাদেরকে ফতোয়া দিতে হচ্ছে, স্যার সহি হাদিস অনুযায়ী সালাত আদায় করার কারণে ঘাট ধরে মসজিদে বের করে দিচ্ছে, সহি হাদিস অনুযায়ী সালাত আদায় করার কারণে আমার নিজের জন্মদাতা বাপ পর্যন্ত আমার পরীক্ষার ফলন ফেরত টাকা দিচ্ছে না, আমার মা আমাকে পিটাচ্ছে বের করে দিচ্ছে, তুই করেছিস কি? তোর বাপ দাদা চোদ্দপুরুষ হলে এই মোসা বলল, তুই হাদিসের নামকে গেলি কোথায়? আর সমস্ত গালি আসতেছে এই মিসকিনের উপরে, আমি কি পাপ যে করেছি আল্লাহ জানে। অসংখ্য মানুষ এখন দলে দলে পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ায় উদ্বুদ্ধ হচ্ছে, আর তাদের বাপদাদারা, তাদের মায়েরা, তাদের আত্মীয় স্বজনরা তাদের উপরে জুলুম করছে। আমরা তাদের কাছে পরিষ্কার বলবো, ওই জুলুমবাজ আত্মীয় স্বজন ছেড়ে চলে এসো এমন জায়গায় যেখানে তোমার বিরুদ্ধে জুলুম করে না, স্বাধীনভাবে দিন পালন করতে পারবে, কারণ দিন আগে দুনিয়া পরে। যদি আপনাদের সিদ্ধান্ত এটাই হয় দুনিয়া আগে দিন পরে, আপনি কখনই আল্লাহ সাহায্য পাবেন না। আগে দিন পরে দুনিয়া, দুনিয়া কাছে আমি কখন নিজেকে বিক্রি করতে পারি না। তিন নম্বর, আল্লাহ যদি রক্ষা করেন তাহলে কারোর কোনো ক্ষমতা নেই তাকে ধ্বংস করার। যত বড় সম্রাট, যত বড় রাজা বাদশাহ আপনি হন না কেন, আল্লাহ যদি কাউকে রক্ষা করতে চান তাহলে কাউকে কোনো ক্ষমতা নেই তাকে ক্ষমতা নেই ক্ষমতা করার, ধ্বংস করার। ইন ইয়ামসাসক আল্লাহু বিযুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া ওয়া ইন ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ বলছেন, তোমার প্রভু যদি তোমাকে কোনো কষ্ট দিতে চান তাহলে ওই কষ্ট দূর করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আর যদি তোমার পালন কর্তা তোমার কোনো কল্যাণ করতে চান, ওই কল্যাণকে প্রতিরোধ করার ক্ষমতা কোনো মানুষের নাই। এই আয়াতগুলো কি মনে থাকার কথা নয়? এই আয়াতগুলোই আমাদের জন্য একমাত্র সম্বল। পৃথিবীর যেখানে যাবে একটা মুসলমান, সে স্বাধীনভাবে চলবে, সে আল্লাহর গোলামি করবে, সে কাউকে তোয়াক্কা করবে না। তার মাথা চরিদিন উঁচু, সম্মুখে চলিতে হবে উন্নত মস্তক উচ্চে তুলি, যে মস্তকে ভয় লেখা নেই লেখা দাসত্বের ধুলি, আঁকে নাই কলঙ্ক তিলক। কবির এই কথাগুলো কত ভালো লাগে, সামনে চলবে মাথা উঁচু করে, যে মাথায় কখনো কারো দাসত্বের ধুলি আঁকে নেই। সেই দাসত্বের ধুলি আঁকেনি কাদের? শুধুমাত্র ইমানদার মুসলমানদের। কোন বেঈমান, কোন কাফের, কোন মুশরিক, কোন মুনাফিক কোশ্চেন কেন স্বাধীন হতে পারে না? সে চিরদিন গোলাম। আল্লাহর গোলাম হওয়ার চেষ্টা করুন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। চার নম্বর, আল্লাহ শত্রুদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেন। কিভাবে দেন? আপনাদের কাছে ইতিহাস আছে না? হিজরতের রাত্রিতে 100 উট পাওয়ার লোভে শত্রু বাহিনী যখন হিজরতকারী রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথী আবু বকর এক গুহার মুখে, গুহার ভিতরে ছিলেন, গুহার মুখে ঘুরে বেড়াচ্ছে শত্রুরা, অথচ একবার নিচের দিকে তাকিয়ে দেখল না আমাদের সেই লোকটি এখানেই পড়ে আছে। সমস্ত পাহাড় তসনাস করে ফেলেছে, তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু ওই জায়গাটাই খেলে খোঁজেনি যেখানে আমার রসুল আশ্রয় নিয়েছেন। এটা কি আসাবে কাহাবের চাইতে এটি আরো বেশি গুরুত্বপূর্ণ নয়? ওটাও গুহার কাহিনী, এটাও গুহার কাহিনী। আল্লাহ বলছেন, ইল্লা তানসুরু হো ফকর নাসার হুল্লাহ এজ আখরাজাউল্লাদিন কাফরু সানি আসনানে এজ হুমা ফিল গার এজ ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা ফানজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আয়্যাদাহু বিজুনুদিন লাম তারাউহা ওয়া জা'ালা কালিমাতাল্লাযিনা কাফারু সুফলা ওয়া কালিমাতাল্লাহি হিয়াল উলিয়া আল্লাহু আজিজুন হাকিম। সূরা তাওবা 40 আয়াত বাড়িয়ে পড়ে দেখবেন। আল্লাহ বলেন, তোমরা যদি আমার ইমানদার মানুষদেরকে সাহায্য না করো, এখানে রসুলের কথা বলা হচ্ছে, যদি তোমরা হে দুনিয়ার মানুষ, হে মক্কার নেতারা, যদি আমার রসুলকে তোমরা একটু সাহায্য না করো, মনে রেখো তাকে সাহায্য করেছিলেন আল্লাহ। ইজ আখরাজাহুল্লাযিনা কাফারু, যেদিন তাকে কাফেররা বের করে দিয়েছিল, সানিয়াস নাইনে, মাত্র দুজন ব্যক্তিকে, ইজ হুমা ফিল গার, যখন তারা আশ্রয় নিয়েছিল একটি পাহাড়ের গুহার মধ্যে, সেটা হল কি? গারে সওর। ইজ ইয়াকুলু সাহেবিহি, যখন আবু বকর বলছিল তার সাথী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, লা তাহে, যখন আমার রসুল বলছিলেন তার সাথী আবু বকরকে, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা আবু বকর চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ, ওই ভয়ঙ্কর অবস্থায় এই কথা কিভাবে মানুষের অন্তরে বের হয়, যে সম্পূর্ণরূপে যখন মানুষ আল্লাহর উপরে সুপর্দ করে দেয় নিজেকে, তখনই কেবল সে বলতে পারে, নইলে কি পারে? ফানজালাল্লাহ, যেমনি আমার রাসূলের মুখ দিয়ে কথা বেরিয়ে গেল তেমনি আল্লাহ বলছেন ফানজালাল্লাহ সাকিনাতাহু আলাইহি, তখনই আল্লাহ পাক তার উপরে আমার সাকিনা অর্থাৎ বিশেষ রহমত নাজিল করে দিলেন। ওয়াইয়াদাহু বিজুনুদিল্লাম তারহা, আর এমন সেনাবাহিনী দিয়ে মোহাম্মদকে আমরা সাহায্য করলাম যাকে তোমরা কেউই দেখতে পাওনি। সুবহানাল্লাহ, ওয়া জাআলা কালিমাতাল্লাযিনা কাফারু সুফলা, আর কাফের বাহিনীর যাবতীয় প্রচেষ্টাকে আল্লাহ পাক নস্যাৎ করে দিলেন, নিচু করে দিলেন। ও কালিমাতাল্লাহি আল উলিয়া, আর আল্লাহর ঝান্ডাকে আল্লাহ সমুন্নত করলেন। আল্লাহু আজিজুন হাকিম, আল্লাহ মহাপরাক্রান্ত মহাজ্ঞানী। এই ঘটনার সঙ্গে আহলে কাফের ওই হাজার হাজার বছর আগের ঘটনা দুই কেসে একসঙ্গে মিলিয়ে নেন, তো ওটাও গুহার কাহিনী, এটাও গুহার কাহিনী, বরং দুটার মধ্যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে? আমাদের নবীটা বেশি গুরুত্বপূর্ণ নয় কি? কারণ এই একটা মানুষকে মারলে পৃথিবী থেকে ইসলাম মিটে যেত, আর ওই ছেলেদেরকে মেরে ফেললে কিছুই হতো না, তার নবী না রাসূল না কিছুই না, তাই না? অথচ এই দুটো মানুষকে আল্লাহ পাক সাথে কিভাবে বাঁচিয়ে দিলেন পৃথিবীর ইতিহাসটা এটা দেখবে না? এরপরও কি ইমান বাড়বে না আমাদের? এটুকুই যথেষ্ট, আর তো কিছুই লাগে না। পাঁচ নম্বর, তরুণেরাই হক আগে কবুল করে বুড়াদের আগে। মুরব্বীরা নারাজ হবেন না আমার সাথে, আমি আপনাদের দলের লোক। এই ঘটনা প্রমাণ করে দিচ্ছে তরুণরা সবার আগে হক কবুল করে, যেমন ওই সাতটা ছেলে হক কবুল করলে তার বাবারা করেনি। কিন্তু সমাজ এবং রাষ্ট্রনেতারা হকের বিরুদ্ধে আচরণ করে, যেমন তাদের বিরুদ্ধে করেছে। অবশেষে হকপন্থীরাই আল্লাহ সাহায্য প্রাপ্ত হয়, যেমন ওরা পেয়েছিল, আমার রসুল পেয়েছিলেন, ঠিক না? এই পাঁচটি শিক্ষণীয় বিষয় এই আসহাবে কাহাবের কাহিনীর মধ্যে আপনারা পাবেন। আমি আবার মনে করে দিই, এক, আল্লাহ সৎকর্মশীল বান্দাদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করেন। দুই, দিন বাঁচানোর জন্য হিজরত করা আবশ্যক। তিন, আল্লাহ যদি রক্ষা করেন দুনিয়ার কারো ক্ষমতা নেই তাকে ধ্বংস করার। চার, আল্লাহ শত্রুদের মনোযোগকে অন্যদিকে ঘুরিয়ে দিয়ে রক্ষা করতে পারেন, অদৃশ্য বাহিনী দিয়ে আল্লাহ পাক তার বান্দাকে সাহায্য করেন। আর পাঁচ, তরুণ যুবকরাই প্রথমে হক কবুল করে এবং তারা নির্যাতিত হলেও অবশেষে তারাই বিজয়ী হয়, আল্লাহ সাহায্যপ্রাপ্ত হয়, রাষ্ট্রনেতা সমাজ নেতারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়। বলুন, নমরুদ ফেরাউন কারুন কি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয় নাই? অথচ মুসা ঈসা চিরদিন সম্মানিত মানুষ, আবু জেহল আবুল হাব এরা কি ইতিহাসে আস্থা করে নিক্ষিপ্ত হয় নাই? অথচ বিতাড়িত মহাজের মোহাম্মদ বিন আবদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চির প্রশংসিত চিরনন্দিত, পৃথিবীর ইতিহাসে অতল মানুষের সৃষ্টি হয় নাই। অতএব আজও যদি সত্যিকার অর্থে হকপন্থী হয়, হে তরুণ হে যুবক, এগিয়ে আসো হকের পক্ষে, হকের জন্য জীবন দাও, আল্লাহ তোমার জন্য বসে আছেন তোমাকে সাহায্য করার জন্য। আর যে ব্যক্তি আল্লাহকে আল্লাহ যাকে সাহায্য করেন পৃথিবীর কোন শক্তি নেই তাকে ক্ষমতা ধ্বংস করার। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত অর্থে আসহাবে কাহাফের এবং আসহাবুল গার মোহাম্মদ আবু বকরের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুন। আমাদের নারী পুরুষ সবাইকে যেন আল্লাহ পাক তার দিনে হকের পক্ষে দৃঢ় থাকার তৌফিক দান করেন। আকুলু কওলি হাযা, আস্তাগফিরু লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।